نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم হযরত উলামায়ে কেরাম, মুহতারাম হাজিরিন, কয়েকদিন যাবত সূরাতুল ফাতিহার বিভিন্ন নাম, নামের অর্থ এবং তার তাৎপর্য নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে গত দুই দিন যাবৎ একটা নামের ব্যাপারে আলোচনা হচ্ছে, সেটা হল আসাসুল কুরআন। সূরাতুল ফাতিহার এক নাম আসাসুল কুরআন। সূরায়ে ফাতিহা কে জিতনে নাম হ্যায় ইনমে সে এক নাম হ্যায় আসাসুল কুরআন। का माना है कुरान की बुनियाद। ये आसासुल कुरान नाम अर्थ हल कुरानेर फाउंडेशन। क्यों अल्लाह सूरा के नामे नामकरण करलें, बेपारे गत दुई दिन सविस्तारे आलोचना है। संक्षिप्त सारमर्म हल, তিরিশ পারা কুরআনে আল্লাহ যা কিছু আলোচনা করেছেন বিস্তারিতভাবে তার সবগুলি আল্লাহ সূরাতুল ফাতিহায় আলোচনা করেছেন সংক্ষিপ্ত হল। তাই ত্রিশ পারা কুরআনে যা আছে সূরাতুল ফাতিহাতেও তাই আছে। তমাম কুরআন মজিদ জিতনে মজামিন জিকির কিয়ে গয়ে মুফাসসালান, উন তমাম মজামিন কো মুখতসরান সূরাতুল ফাতিহা মে জিকির কর দিয়া গিয়া, ইসলিয়ে ইসকো আসাসুল কুরআন সে নাম কিয়া গিয়া। যেহেতু ত্রিশ পারা কোরআনে যা কিছু আছে সংক্ষিপ্তভাবে তার সবটুকুই সুরাতুল ফাতিহার ভিতরে আছে, তাই আল্লাহ এ সুরার নামকরণ করেছেন আসাসুল কোরআন, সমস্ত কোরআনের ফাউন্ডেশন। কিভাবে আছে তার আলোচনা সবিস্তারে চলছে গত দুই দিন যাবৎ, আজকে তৃতীয় দিন। সুরাতুল ফাতিহার ভিতরে ওই সবগুলি বিধিবিধান সংক্ষিপ্তভাবে বর্ণিত হয়েছে, যে সমস্ত বিধিবিধান আল্লাহ সমস্ত কোরআনে বিস্তারিত বর্ণনা করেছে। এই সমস্ত বিধিবিধানগুলি মোটামুটিভাবে পাঁচ প্রকার: আকাইদ, আমাল, মুআমালাত, মুআশারাত, আখলাক। তমাম মাজামিন কোরআন পাঁচ কিসিম পর মুনকসিম: আকাইদ, আমাল, মুআমালাত, মুআশারাত, আখলাক। ইন পাঁচ কিসিমকে আহকাম তমাম কোরআন মজিদ মে বয়ান কিয়া গিয়া তফসিলওয়ার, আর ইন পাঁচো কিসিমকে সূরাতুল ফাতিহা মে জিকির কিয়া গিয়া মুখতাসারাত। এই পাঁচ প্রকারের বিধিবিধান পবিত্র কোরআনে সবিস্তারে বর্ণিত হয়েছে। পাঁচ প্রকারের বিধিবিধান এই সূরাতুল ফাতিহার ভিতরে সংক্ষিপ্তভাবে বর্ণিত হয়েছে। এর মধ্যে গতকাল পঞ্চম প্রকারের বিধান সম্পর্কে আলোচনা চলছিল। পঞ্চম প্রকার বিধান হল আখলাক। আখলাক দশটা গুণ অর্জন করা এবং দশটা দোষ বর্জন করার নাম। দশটা গুণ অর্জন করতে পারলে আর দশটা দোষ বর্জন করতে পারলে একজন মানুষ কোরআনের চরিত্রে চরিত্রবান হতে পারে। এই দশটা গুণের কোন একটা গুণ অর্জন করার যার বাকি থাকবে, দশটা দোষের কোন একটা দোষ যার বর্জন করার বাকি থাকবে, তিনি পরিপূর্ণভাবে কোরআনের বর্ণিত চরিত্রে চরিত্রবান হতে পারবেন না। এই দশটা গুণের মধ্যে গতকাল দুই তিনটা গুণের আলোচনা হয়েছে। এই দুই তিনটা গুণের একটা গুণের নাম সবর, একটা গুণের নাম শুকুর, একটা গুণের নাম তাওয়াজু, একটা গুণের নাম তাওয়াক্কুল, একটা গুণের নাম এখলাস। সবগুলি গুণ সবিস্তারে আলোচনা করতে গেলে দশটা গুণের আলোচনার জন্য দশটা দিনের দরকার, দশটা দোষের আলোচনার জন্য দশটা দিনের দরকার। এই জন্য গতকাল বলেছি সবিস্তারে আলোচনার সময় সুযোগ নেই, শুধু উদাহরণস্বরূপ এক দুইটা গুণের আলোচনা এবং দুই একটা দোষের আলোচনা হবে। গতকাল সবর সম্পর্কে আলোচনা হয়, সবরু আলা সালাসাতি আকসাম, সবরু আলা ত্বাআ, والصبر عن المعصية والصبر على المصائب। গতকাল বলা হয়েছে তিন প্রকার কষ্টে ধৈর্য ধারণ করাকে কোরআনের দৃষ্টিতে একটা গুণ বলা হয় সবর। এবাদত করার কষ্ট, গুনার অভ্যাস ছাড়ার কষ্ট, সংসারের ঝামেলার কষ্ট, বিপদাপদের কষ্ট, এই তিন প্রকার কষ্টকে যারা আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার আশায় হাসি মুখে বরণ করে নিতে পারে, প্রমাণ হল সবর গুণ তার মধ্যে অর্জন হয়েছে। সবরের কালকে যারা ছিলেন তো ছিলেন, কালকে যারা ছিলেন না তা যদি সারা জীবন ভর মনে রাখতে পারেন যে আল্লাহর হুকুম পালন করতে আমার যেটুকু কষ্ট হয়, গুনার কাজ ছেড়ে দিতে আমার যেটুকু কষ্ট হয়, আর সংসারের বিপদ আপদ অভাব অনটন বেমার আজারে আমার যেটুকু কষ্ট হয়, এর বিনিময়ে আল্লাহ আমাকে অনেক বড় পুরস্কার দিবেন, এই মর্মে যদি আমি আমার মনকে সান্ত্বনা দিতে পারি তাহলে এর নাম হল সবর, বাংলায় বলে ধৈর্য। যে দশটা গুণ অর্জন না করলে মানুষ কোরআনের চরিত্রে চরিত্রবান হতে পারে না, এর মধ্যে একটা গুণ হল ধৈর্য বা সবর। আপনাদের মনে রাখার সুবিধার্থে বলি, একটু দয়া করে বলবেন কি কতটা কষ্ট সহ্য করার নাম সবর? এক নম্বর এবাদত করার কষ্ট, দুই নম্বর গুনাহ ছেড়ে দেওয়ার কষ্ট, তিন নম্বর সংসারের কষ্ট। সারা জীবন ভর মনে রাখলে চেষ্টা চালাতে পারবেন অন্তত একটা গুণ অর্জন করার জন্য, মনে না রাখলে তো চেষ্টাও করতে পারবেন। চেষ্টা কোরআনের বর্ণিত গুণে গুণান্বিত হওয়ার জন্য, কোরআনের বর্ণিত চরিত্রে চরিত্রবান হওয়ার জন্য মনে রাখতে হবে এবাদত করার কষ্ট সহ্য করা, গুনা ছাড়ার কষ্ট সহ্য করা, সংসারের কষ্ট সহ্য করা। কোন মর্মে? এর বিনিময়ে আল্লাহ আমাকে অনেক পুরস্কার দান করবেন, এই মর্মে মনকে সান্ত্বনা দেওয়ার নাম সবর বা ধৈর্য। এটা দশ গুণের এক গুণ। গতকাল বলা হয়েছে দ্বিতীয় গুণের নাম শুকুর, শুকুর বলা হয়। আল্লাহ আমাকে যাই দিলেন এতে তুষ্ট হইয়া আল্লাহর প্রশংসা করা। কিন্তু আমাদের অনেকের মধ্যে শুকুরের গুণ না থাকার কারণে যা পাইল তার জন্য আল্লাহর প্রশংসা করে না, যা পাইল না তার জন্য অফুস করে। এর মানে হইল সবরও নাই শুকুরও নেই। যার সবর আছে তার যা পাইল না তার জন্য আফসোস করতে পারে, আর যার শুকুর আছে সে যা পাইল তার জন্য আল্লাহর প্রশংসা না করে পারে না। এর একটা সহজ উদাহরণ দিচ্ছি শুনুন। একটু ধনী যত মূল্যের পোশাক ইচ্ছা করতে পারে, যত ভালো খানি খানা ইচ্ছা খাইতে পারে, যত মূল্যবান বাড়িঘর ইচ্ছা তৈরি করতে পারে, মূল্যবান পোশাক পরিচ্ছদ পরিধান করল, মূল্যবান জুতা পায়ে দিল, মূল্যবান মোজা পরল, যদি ভুলে যায় কার মেহরবানিতে আমি গুলি পেলাম তাহলে তার মধ্যে শুকুর নেই, শুকুরের গুণ থেকে বঞ্চিত হয়। এজন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, কোন পোশাক পরার সময়ই তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, বলো আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা মা ওয়ারি বিহি আওরাতি ওয়া আতাজাম্মালু ফি হায়াতি। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাকে এই পোশাক পরিধান করার নিয়ামত দান করেন। আল্লাহ তাআলা নে জিতনি নিয়ামতে হমকো বখশি হ্যায়, হর হর নিয়ামত কে বদলে নে উনকি তারিফ করনা, ইয়া হায় শুকুর। এই শুকুর অর্জন করার নাম কোরআনের গুণে গুণান্বিত হওয়া, কোরআনের বর্ণিত গুণে গুণান্বিত হওয়া। আরেকজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমান ধনী বানান নাই, সে কোন রকম জুতা সংগ্রহ করতে পেরেছে মৌজা সংগ্রহ করার সামর্থ্য নাই, সে কেন মৌজা পাইল না সেই জন্য অধৈর্য না হইয়া জুতা যে পাইল এই জন্য বলবে আলহামদুলিল্লাহ। আর একজন মৌজাও জোগাড় করতে পারল না, জুতাও জোগাড় করতে পারল না, খালি পায়ে হাঁটে। সে খালি পায়ে হাঁটার জন্য অধৈর্য হলে ব্যসবর হবে, পাউজে পাইল এই জন্য বলবে আলহামদুলিল্লাহ। আরেকজনের পাও নাই, আছে কিনা এমন মানুষ আছে কিনা, এই লোকে পাউজে পাইল না এই জন্য অধৈর্য হলে ব্যসবর হবে, জান তাতে পাইল এই জন্য বলবে আলহামদুলিল্লাহ। সার মর্ম হল আল্লাহ আমাদেরকে যাই দান করেন, তিনি দান না করলে আমার চেষ্টায় আমি কিছুতেই অর্জন করতে পারতাম না, কাজে আল্লাহ যাই দান করলেন তার জন্যই আল্লাহর গুণ দেওয়া দরকার, প্রশংসা করা দরকার। এই মন তৈরি করার নাম হইল শুকুরওয়ালা মন। গেল যে দশটা গুণ অর্জন করলে কুরআনের চরিত্রে চরিত্রবান হওয়া যায়, এর একটার নাম সবর, একটার নাম শুকুর, তৃতীয়টার নাম তাওয়াজু। গতকালকে বলা হয় তাওয়াজু, এর অর্থ হইল বাংলা অর্থ হইল বিনয়, নিজেকে ছোট মনে করা। এর ব্যাখ্যা একটু বিস্তারিত ভাবে গতকাল বলা হয়েছে। এই তাওয়াজুর গুণটা অতি সহজে যে এবাদত বন্দেগীর দ্বারা অর্জন করা যায় সেটা হল নামাজ। সিফতে তাওয়াদু আসানি সে হাসিল হতি হয় নামাজ কে জরিয়া, নামাজের মাধ্যমে এই তাওয়াদু বা বিনয়ের গুণ সহজে হাসিল করা যায়। এই কথাটা বোঝার জন্য আলোচনার গতি একটু সময়ের জন্য মুলতবি রেখে কিছু গুরার কথা আমাদের জানা দরকার, বোঝা দরকার এবং স্মরণ রাখা দরকার। আমরা সমস্ত মুসলমানেরা জানি এবং বিশ্বাস করি যে ইসলাম ধর্মের ভিত্তি পাশটা কলেমা স্বীকার করা, দৈনিক পাঁচ বেলা নামাজ কায়েম করা, রমজান মাসে রোজা রাখা, ধনীদের জন্য জাকাত দেওয়া, সামর্থ্যবানদের হজ করা। আশা করি এ কথাগুলি জানেন না এমন কোন মুসলমান এখানে নাই, আমরা সমস্ত মুসলমানেরা জানি এবং বিশ্বাস করি। হম তমাম মুসলমান জানতে হ্যাঁ আর ইয়কিন করতে হ্যাঁ, ইসলাম কি বুনিয়াদ পাঁচ চিজোঁ পর হ্যায়। শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, হ্যাঁ পহলা নম্বর। দূসরা নম্বর পাঁচ ওক্ত কা নামাজ কায়েম করনা, তিসরা নম্বর রমজান শরীফ মে রোজা রাখনা, চৌথা নম্বর আগর তওয়াঙ্গর হো তো হিসাব কে মুতাবিক জাকাত আদা করনা, পাঁচওয়া নম্বর আগর তৌফিক হো তো হজ করনা। ইসলাম কি ইন পাঁচ বুনিয়াদোঁ পর হম তমাম মুসলমান এ জানতে ভি হ্যায় আর ইন পর ইয়কিন ভি রাখতে হ্যায়। আমরা সমস্ত মুসলমানেরা এই কথাটা জানিও এবং বিশ্বাসও করি যে ইসলামের ভিত্তি ভাষা অতি সংক্ষেপে বলা হয় কলেমা নামাজ রোজা ওয়াজ যাকাত। কিন্তু আমরা অনেকেই কোনদিন তলাইয়া দেখার চেষ্টা করব, দূরের কথা চিন্তাও করি নাই, এই পাঁচটা জিনিসকে ইসলামের ফাউন্ডেশন সাব্যস্ত করা হল। আরো কত বড় বড় এবাদত বন্দেগী আছে, পাঁচ বেলার নামাজ পড়তে বেশি কষ্ট হয় না রমজান মাসে তারাবিহের নামাজে পূর্ণ কুরআন শরীফ খতম করতে বেশি কষ্ট হয়, পাঁচ বেলার নামাজে বেশি কষ্ট না কদ্দে তারাবিতে বেশি কষ্ট, পাঁচ বেলার নামাজে বেশি সময় লাগে না কদ্দে তারাবিতে বেশি সময় লাগে, তাহলে ওইটা কেন ইসলামের ফাউন্ডেশন হল? এই সামান্য জিনিস ইসলামের ফাউন্ডেশন হইল কেন? কোনদিন চিন্তাও করি না, তলাইয়া দেখা দূরের কথা, আমাদের বোঝা দরকার। এই কথাগুলি বুঝলে এর আলোকে অনেক কথা বোঝা সহজ হয়। হমকু সমজনা চাহিয়ে কি ইন پانچ چیزوں کو اسلام کی بنیاد کیوں قرار دی گئی, কোন কারণে এই পাঁচটা জিনিসকে ইসলামের ফাউন্ডেশন সাব্যস্ত করা হল? কারণ এক কথায় কারণটা হল, আমি আশা করি আপনারা স্মরণ রাখবেন সারা জীবন, এক কথায় কারণটা হল ইসলামের পঞ্চবৃত্তি শুধু আখেরাতের শান্তি নয়, বিশ্ব শান্তির গ্যারান্টি। ইসলামের পঞ্চবৃত্তি শুধু আখেরাতের শান্তি না, বিশ্ব শান্তির গ্যারান্টি, বিশ্ব শান্তি। ইন পাঁচ বুনিয়াদোঁ কে আন্দর সিফ আখেরাত কি কামিয়াবি নহি হ্যায়, পহলে দুনিয়া কি কামিয়াবি, দুনিয়াবি জিন্দগি কি কামিয়াবি ইন পাঁচ চিজোঁ কে আন্দর হ্যায়। ইসলিয়ে ইন পাঁচ চিজোঁ কো ইসলাম কি বুনিয়াদ করার দি গাই হ্যায়। একটু মনোযোগ দিয়ে আমাদের বুঝতে হবে যে এই পাঁচটা জিনিস বিশ্ব শান্তির গ্যারান্টি কিভাবে, এর ভিতরে একটা আছে নামাজ। তখন আমরা বুঝতে পারব ওই তাওয়াজ্জুর গুণটা নামাজের মাধ্যমে কিভাবে অর্জন হয়। কথাটা অনেক লম্বা হয়ে গেল, তারপর অনেক জরুরি, অনেক গুরুত্বপূর্ণ, এই জন্য আমি একটু লম্বা কথাটাই আজকে শেষটা হইলেও আগামীকাল হইলেও আমি এই গুরুত্বপূর্ণ কথাটা আপনাদের সামনে পেট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আরো দুই একটা জরুরি কথা অনেকেই জানি, হয়তো অনেকে জানি না, এর মধ্যে একটা হইল দুইটা জিনিসের সমন্বয়ে আল্লাহ একটা জিন্দা মানুষ বানান। আর হর জিন্দা আদমি কে আন্দর দু চিজে হ্যায়, এক উসকা বদন, দুসরা উসকি জান, শরীর এবং প্রাণ। শরীর থেকে প্রাণ বাহির হয়ে গেলে শুধু প্রাণটাকেও মানুষ বলে না, বলে একটা মানুষের প্রাণ। শরীরটাকেও মানুষ বলে না, বলে একটা মানুষের লাশ। প্রাণ আর লাশ যখন একত্র হয় তখন দুইটা জিনিসের সমন্বয়ে একটা জীবিত মানুষ হয়। পৃথিবীর বিখ্যাত দার্শনিক অলি আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি তার অমর গ্রন্থ মসনবী শরীফে এর বিবরণ দিয়া বলেন, তঞ্জে যাও যাজে তন মস্তুরে নিস, তঞ্জে যাও যাজে তন মস্তুরে নিস, লেকে কসরা দিদে যা দস্তুরে নিস। জান আর শরীর একত্র হইলেই মানুষ জিন্দা হয়, তারপরও শরীরটাই শুধু দুনিয়ার মানুষে দেখতে পারে, জান দেখে না, না দেখা সত্ত্বেও জান আছে বিশ্বাস করে। তিনি এর দ্বারা প্রমাণ করেছেন যে তোমার শরীরের প্রাণ যদি তুমি না দেখে বিশ্বাস করতে পারো, যে প্রাণের কারণে সাড়ে তিন হাত বডি চলে, এই প্রাণকে যদি তুমি না দেখে বিশ্বাস করতে পারো, তাহলে যে মহাশক্তি আল্লাহ রাব্বুল আলমিনের অস্তিত্বের কারণে গোটা জগৎটা চলে, তার অস্তিত্ব তুমি না দেখে বিশ্বাস করতে পারো না কেন? তিনি এই যে আলোচনাটা তুলছেন আরেক আরেক মহামূল্যবান কথা বোঝাবার। আমার উদ্দেশ্য এখানে শুধু এইটুকু যে আমরা সারা দুনিয়ার সমস্ত মানুষেরা জানি শরীর এবং প্রাণের সমন্বয় জীবিত মানুষ। এই শরীরটা আল্লাহ চার উপকরণের দ্বারা সৃষ্টি করেছেন, আগুন, পানি, মাটি, বাতাস। আগুন, পানি, মাটি, বাতাস, এর মধ্যে প্রধান হল মাটি। এজন্য আমরা কথায় কথায় বলে থাকি মানব দেহ মাটির তৈরি, মানব দেহ মাটির তৈরি। শুধু মাটির তৈরি না, প্রধান মাটি, প্রধান মাটি। সাতটাও তিনটা আছে, আগুন আছে, পানি আছে, বাতাস আছে। এই চার উপকরণের দ্বারা আল্লাহ মানুষের দেহ তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। আর পঞ্চমটা হল মানুষের প্রাণ, এটা কোন উপকরণের দ্বারা নয়, ডাইরেক্ট হুকুম করেছেন সৃষ্টি হয়ে যাও, সৃষ্টি হয়ে গেছে। স্মরণ রাখতে হবে সামনের কথাগুলি বোঝার জন্য, শরীর বানাইছেন চারটা উপকরণ দিয়া, প্রাণ বানাইছেন উপকরণ ছাড়া সরাসরি হুকুম দিয়া। আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন, আল্লাহ যখন কোন জিনিস সৃষ্টি করতে চান, সৃষ্টি হয়ে যাও হুকুম করতে হয় না, হুকুম করার ইচ্ছা করলে সৃষ্টি হইয়া যায়। এই পদ্ধতিতেই আল্লাহ আমাদের প্রাণ সৃষ্টি করেছে। বুঝে থাকলে বলুন, আল্লাহ একটা বিল্ডিং বানাতে চাইলে সিমেন্ট লাগবে, রড লাগবে, ইট লাগবে, না হইয়া যাও হুকুম করতে চাইলেই হইয়া যাবে। তবে কেন শরীর এসে একটা উপকরণ গ্রহণ করলেন, মাটির উপকরণ নিলেন কেন এখানে, আগুনের উপকরণ নিলেন কেন এখানে, পানির উপকরণ নিলেন কেন এখানে, বাতাসের উপকরণ নিলেন কেন এখানে? নিয়েছেন আল্লাহ কতগুলির হেকমতের কারণে, রহস্যের কারণে। এই হেকমত এবং রহস্যের কারণে যে নিয়েছেন, ওই হেকমত এবং রহস্যগুলি বুঝলেই আমরা পরিষ্কার বুঝতে পারব যে ইসলামের পঞ্চবৃত্তি বিশ্ব শান্তির গ্যারান্টি। ইসলামের পঞ্চবৃত্তি বিশ্ব শান্তির গ্যারান্টি। মাটির উপকরণ নেওয়ার কারণে তার মধ্যে একটা রিয়েকশন সৃষ্টি হয়েছে, আগুনের উপকরণ নেওয়ার কারণে তার মধ্যে একটা রিয়েকশন সৃষ্টি হয়েছে, পানির উপকরণ নেওয়ার কারণে তার মধ্যে একটা রিয়েকশন সৃষ্টি হয়েছে, বাতাসের উপকরণ নেওয়ার কারণে তার মধ্যে একটা রিয়েকশন সৃষ্টি হয়েছে। প্রত্যেকটা রিয়েকশনকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ একটা করে কন্ট্রোলার দিয়েছেন। তুমি রিয়েকশনের বন্যায় বেঁচে যাও না কন্ট্রোলারের মাধ্যমে রিয়েকশন থেকে আত্মরক্ষা করার চেষ্টা চালাও, এই পরীক্ষা করার জন্য আল্লাহ রিয়েকশন সৃষ্টি করার উদ্দেশ্যে এই চারটা উপকরণ নিয়েছে। কিন্তু প্রাণ যেহেতু কোন উপকরণের সৃষ্টি নয়, সকল প্রকার উপকরণ মুক্ত, শরীরটা হল চার উপকরণ যুক্ত আর প্রাণ হল সকল উপকরণ মুক্ত, এর কারণে প্রাণের মধ্যে একটা রিয়েকশন সৃষ্টি হয়েছে। উপকরণ মুক্ত হওয়ার কারণে প্রাণের মধ্যে কোন রিয়েকশন সৃষ্টি হয়েছে, সে চায় শুধু ফ্রিডম লাইফ, ওই মুক্ত, আমার স্বাধীন জীবন, যা মনে চায় তা করব, আমার যা ইচ্ছা তা করব, কেউ আমার কোন কাজে বাধা দেওয়ার অধিকার নেই। এই মনোভাব প্রতিটি মানুষের মনে আছে, প্রত্যেকটা মানুষের মনে চায় যা ইচ্ছা তা করবে। আমার কথা বুঝতে থাকলে বলুন, এটা কিসের রিয়েকশন? উপকরণ মুক্ত প্রাণের রিয়েকশন। প্রাণ যেমন সকল উপকরণ থেকে মুক্ত, সেও জীবনটা চালাতে চায় সকল বিধিনিষেধ মুক্ত, বিধিনিষেধ মুক্ত জীবন যাপন করতে চায়। অমুক কাজ করতে হবে, তমুক কাজ করা যাবে না, এমন কথা আমার বেলায় বলা যাবে না, আমার যা মনে চায় করবো, যা মনে চায় না করবো। এই যে একটা মনোভাব মানুষের মধ্যে সৃষ্টি হয়, আমার কথা বুঝতে থাকলে বলেন, কোন জিনিসের রিয়েকশন? উপকরণ মুক্ত প্রাণের মানব দানবকে আমি ফ্রিডম লাইফের জন্য সৃষ্টি করি নাই, মুক্ত জীবন যাপনের জন্য সৃষ্টি করি নাই, একমাত্র আমি আল্লাহ গুলামি করার জন্য সৃষ্টি করেছি। তোমার মনে চায় মুক্ত জীবন যাপন করতে, আর এইটাকে নিয়ন্ত্রণ করতে না পারলে তুমি চলে যাবে চিরকালের জন্য জাহান্নামে। এইটাকে নিয়ন্ত্রণ করার জন্য কলেমাকে ফাউন্ডেশন বানায় দিল। কলেমা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া মাবুদ নাই, আল্লাহর গুলামি করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে মুক্ত জীবন যাপনের জন্য দুনিয়াতে আসি। বলেন উপকরণ মুক্ত প্রাণের চাহিদা কি? মুক্ত জীবন যাপন। কলেমার চাহিদা কি? গুলামি। প্রাণের চাহিদা হইল আজাদি, আজাদি স্বাধীনতা, ফ্রিডম। আর কলেমার চাহিদা দাসত্ব, গুলামি, আল্লাহর ইবাদত বন্দেগী। এখানে হবে তোমার পরীক্ষা, তোমার মনের চাহিদা পূরণ করো না আল্লাহর গুলামি কর। যদি মনের চাহিদা পূরণ করে জীবন কাটাও, ঠিকানা হবে তোমার জাহান্নামে, আল্লাহর গোলামি করে যদি জীবন কাটাও, ঠিকানা হবে তোমার জান্নাতে। মানুষকে এই পরীক্ষার যোগ্য বানাবার জন্য উপকরণ মুক্ত প্রাণ দিয়েছেন, প্রাণের চাহিদা হয়েছে ফ্রিডম লাইফের। আর ফলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাকে ইসলামের ফাউন্ডেশন সাব্যস্ত করে তারে আল্লাহর গোলামির জীবনযাপনের শিক্ষা দান করেছে। তাহলে উপকরণ মুক্ত প্রাণের রিয়েকশন কি ছিল? আমার যা মনে চায় তা করো, কলেমাকে ফাউন্ডেশন বানাইয়া কি করলেন? তোমার যা মনে চায় তা করলে হবে না, একমাত্র আল্লাহর গোলামি করতে হবে ও মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকা মতে করতে হবে। এটাই কলেমার সার মর্ম, এটাই কলেমার সার মর্ম। এবার বলুন, প্রত্যেকটা মানুষই যদি কলেমার প্রভাব থেকে মুক্ত হইয়া যা মনে চায় তা করে, অশান্তি শুধু আখেরাতে হবে না প্রথম অশান্তি দুনিয়াতে হবে? প্রথম অশান্তি দুনিয়াতে হবে না? এই মুবারক জলসার মধ্যে একটা নিয়ম শৃঙ্খল আছে, আপনারা সবাই নীরব হয়ে মনোযোগে বসে আছে, আমি শুধু কথা বলতেছি আপনাদেরকে বুঝাবার জন্য। এখানে মধ্যখানে যদি একটা লোকের মনে চায় না আমি এখানে এখন গান বাজনা করব, এই অনুষ্ঠানে আমি এই মুহূর্তে গান বাজনা করব, গান বাজনা শুরু করে দিল, অনুষ্ঠানটার শান্তি শৃঙ্খলা বলায় থাকবে আর সব বিনষ্ট হয়ে যাবে। তাহলে মানুষের জীবনে অশান্তি আসে যত কারণে, এর মধ্যে একটা হল ফ্রিডম লাইফ। যত কারণে মানব জীবনে অশান্তি আসে এর মধ্যে একটা হল ফ্রিডম লাইফ। এটাকে নিয়ন্ত্রণ করার কন্ট্রোলার হল কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কি বিষয়টা বোঝাতে পারলাম আপনাদের? এই জন্য ইসলামের পঞ্চবৃত্তি ওই কথাটা মনে রাখতে হবে, বিশ্বশান্তির গ্যারান্টি। তোমার যা মানে চায় তা করতে পারবে, তুমি সবাই বসলে সবার আদর দরকার করতে হবে, আল্লাহর হুকুম মতো নবীর তরিকা মতো সব করতে হবে। তুমি দাম্পত্য জীবনে গেলে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো দাম্পত্য জীবন করতে হবে, তোমার দ্বারা অন্য লোকের কষ্ট হবে না, অন্য লোকের দ্বারা তোমার কষ্ট হবে। এটা হল ইসলামের কলেমার শিক্ষা, যাতে দুনিয়াতেও কোন মানুষ কোন মানুষের জন্য কষ্টের কারণ হইয়া না দাঁড়ায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কলেমাকে ইসলামের ফাউন্ডেশন সাব্যস্ত করেছেন। বুঝে থাকলে বলুন দেখি, অকারণে না বিরাট একটা রহস্যের কারণে? রহস্যটা কি? এটা বিশ্ব শান্তির এক নম্বর গ্যারান্টি ইসলামের কলেমা। ইসলামের কলেমা এই কথা শিক্ষা দেয়, তুমি যা মনে চায় তা করার অধিকার তোমার নাই। যত কাজে আল্লাহর গুলামী আছে তত কাজ করতে পারো, যত কাজে আল্লাহ বিরোধী আছে একটাও তুমি করতে পারো না। এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে এই ফ্রিডম লাইফকে কন্ট্রোল করে দিয়েছে। এবার আসি দেহের চার উপকরণের বেলায়। মানব দেহ আল্লাহ পাক রব্বুল আলামিন গঠন করতে যে চার উপকরণ গ্রহণ করেছেন, এটা সারা আল্লাহ মানব দেহ বানাইতে পারতেন না, পারতেন আর ফল গ্রহণ করলেন কেন? অকারণে না রহস্য আছে? রহস্য। এই রহস্য বর্ণনা করেই জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলহি মসনবী শরীফে লেখেন, হাক বাদ আব আতিশ বন্দান, বামন তু মুর্দাবাহক জিন্দান, আগুন পানি মাটি বাতাস, তুমি দেখো প্রাণহীন, মোটেও প্রাণহীন নয়, প্রত্যেকটাকে আল্লাহ তার উপযোগী প্রাণ দান করেছেন। মাটির মধ্যে আল্লাহ মাটির উপযোগী প্রাণ দিয়েছেন, পানির মধ্যে আল্লাহ পানির উপযোগী প্রাণ দিয়েছেন, আগুনের মধ্যে আল্লাহ আগুনের উপযোগী প্রাণ দিয়েছেন, বাতাসের মধ্যে আল্লাহ বাতাসের উপযোগী প্রাণ দিয়েছেন, যেমনভাবে গাছের মধ্যে গাছের উপযোগী প্রাণ দিয়েছেন, জানোয়ারের মধ্যে জানোয়ারের উপযোগী প্রাণ দিয়েছেন, ফিরিস্তার মধ্যে ফিরিস্তার উপযোগী প্রাণ দিয়েছেন, মানুষের মধ্যে মানুষের উপযোগী প্রাণ দিয়েছেন। এই কথা বুঝেই আল্লাহ আয়াতে বলেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহর গোটা সৃষ্ট জগতে এমন একটা তুর কণাও নাই যেটা আল্লাহ আল্লাহর প্রশংসা বর্ণনা করে না, আল্লাহর পবিত্রতা বর্ণনা করে না, এমন বালুর কণাও নাই। প্রতিটি বালুর কণাও আল্লাহর গুণগান গায়। বালুর কণা কিভাবে গুণগান গায়? তোমরা বোঝার মতো যোগ্যতা নাই, সে বালুর কণাকে আমি বোঝার যোগ্যতা দিয়েছি, তো আমার গোলামি করতে হবে তোমাদের। একটা বালুর কণাও যদি আল্লাহর গোলামি করে তাহলে চন্দ্র সূর্য মুঠেও আল্লাহর গোলামি করে না, গাছপালা জীবজন্তু আগুন পানি মাটি আকাশ সবগুলি আল্লাহর গোলামি। এই আগুন পানি মাটি বাতাসের মধ্যে আগুনকে আল্লাহ মানব দেহের উপকরণ হিসাবে গ্রহণ করার রহস্য হল, আগুনের একটা স্বভাব আছে মুক্ত জায়গায় খোলা জায়গায় জ্বালাইলেই উর্ধ্বগতি হয়, উপর দিকে যায়। আগ কি তাসির ইয়া হ্যায় কি উপর কি তরফ জাতি হয়, হমেশা উপর কি তরফ জাতি ইচ্ছে আদমি কে আন্দার ইয়া খাসলত পয়দা হই ইয়ে ভি তাকব্বুর করতা হ্যায় উপর রহনা চাহা। আগুনের যেহেতু স্বভাব জানাইলে এই উপর দিকে যাইতে চায়, এই উপকরণ মানুষের দেহে গঠন দেওয়ার কারণে মানুষের মধ্যে একটা স্বভাব সৃষ্টি হয়েছে, সে অন্যদেরকে নিচে রেখে নিজে উপরে থাকতে চায়। এইটার নাম ওই অহংকার, এটার নাম ওই আমার কথা বুঝে থাকলে বলেন তো, মানুষের মধ্যে অহংকার নামের এই দোষটা কোন উপকরণের রিয়েকশন? আগুন উপকরণের রিয়েকশন। আগুন যেভাবে জ্বালাইলেই উপর দিকে যাইতে চায়, ঠিক তেমনি ভাবে আগুনের উপকরণের কারণে প্রতিটি মানুষ অন্যকে নিজের নিচে আর নিজেকে সকলের উপরে রাখতে চায়। এটা একটা গুণের নাম না দোষের নাম? নামটা কি অহংকার, নামটা কি অহংকার। গতকাল অথবা এর আগে দিন বলেছি, গতকাল বলেছি এই অহংকারের সত্য অবস্থা আছে। চাইর অবস্থার কোন একটা অবস্থা যার মধ্যে থাকবে, আল্লাহ রসুল বলেন ফরিশার বিন্দু পরিমাণ অহংকার যার মধ্যে থাকবে তাকে জাহান্নামে যেতেই হবে। ফরিশার বিন্দু পরিমাণ অহংকার যার মধ্যে থাকবে তার জাহান্নামে যাইতে হবে। অথচ আমরা এগুলি জানি না বুঝি না, এই জন্য অন্তরের মধ্যে অহংকারের পাহাড় নিয়ে জীবন যাপন করি আর মনে করি আমার মধ্যে মুঠে অহংকার নেই। অহংকারের পাহাড় নিয়ে জীবনযাপন করি মনে করি আমার মধ্যে মুঠে অহংকার নাই। আমি বাংলাদেশে ডাক্তারের কাছে গেছিলাম আমার কোলেস্টেরল পরীক্ষা করার জন্য, রক্ত নিয়ে ডাক্তার আরো আরো বিভিন্ন দিক পরীক্ষা করে বলে আপনার ডায়াবেটিস 17 পর্যন্ত পৌঁছে। অথচ আমার খবরই নেই আমার শরীরে যে ডায়াবেটিস আছে, কত পর্যন্ত গেল? 17টা কি লিমিটে না লিমিট ছাড়াইয়া গেছে? আমার খবর হইলে ডায়াবেটিস আমার 17 পর্যন্ত হয়ে গেছে, অথচ আমার খবর হইনি আমার ডায়াবেটিস। এইরকম অবস্থা, অহংকারের পাহাড় মনে নিয়ে জীবনযাপন করি অথচ মনে করি আমার আমি আমার মধ্যে অহংকার মোটেও নাই। কেন? অহংকারের ডেফিনেশন জানি না, অহংকারের প্রকারভেদ জানি না, অহংকার আছে কিনা পরীক্ষা করতে জানি না। এই জন্য গতকাল সবিস্তারে বলে দিচ্ছি, যদি নিজের কোন গুণের জন্য নিজেকে প্রশংসার যোগ্য মনে করা হয় এটার নাম হইল উদ্ভ অহংকারের বীজ, আর নিজের কোন গুণের জন্য নিজেকে প্রশংসার যোগ্য বলে যদি মুখের ভাষায় ব্যক্ত করা হয় এটার নাম হইল কিবির, এটা অহংকারের সারা। আর অপরকে ছোট আর নিজেকে বড় যদি ঘোষণা দেওয়া হয় এটার নাম তাকাব্বুর, এটা অহংকারের ডাল ফালা। আর নিজেকে বড় সাব্যস্ত করার জন্য অপরকে জমাইয়া রাখার জন্য যদি তার সাথে অবিচার করা হয় এটার নাম অহংকারের ফল, অহংকারের বসল। বলুন এবার দুনিয়াতে কোনো মানুষ কি অন্যায়ভাবে অন্য কোনো মানুষের উপর অবিচার করে? কিসের ফসল? অহংকারের ফসল। এই অহংকার মানুষের মধ্যে আসলো কোন উপকরণের কারণে? আগুন উপকরণ করে। এটাকে নিয়ন্ত্রণ করার জন্য কন্ট্রোলার হিসাবে আল্লাহ নামাজকে ইসলামের ভিত্তি সাব্যস্ত করেছে। এবার বলেন কলেমাকে অকারণে ইসলামের ফাউন্ডেশন করেছেন না মানব সমাজের শান্তি প্রতিষ্ঠার জন্য? নামাজকে অকারণে ইসলামের ফাউন্ডেশন সাব্যস্ত করেছে না সমাজের অশান্তি দূর করে শান্তি প্রতিষ্ঠার জন্য? শান্তি প্রতিষ্ঠা আগুনের উপকরণের কারণে আমাদের প্রতি অহংকারের সৃষ্টি হয়। গতকাল যারা ছিলেন সবিস্তারে শুনেছেন, আজকে যারা নতুন এসেছেন সংক্ষিপ্ত ভাবে শুনেছেন। বুঝে থাকলে এবার বলুন, আমার গুণের জন্য যদি আমি নিজেকে প্রশংসার যোগ্য মনে করি, আমার মধ্যে কি অহংকার নাই? মুখে যদি প্রকাশ করি তবুও অহংকার আছে, অন্যদের সাথে যদি তুলনা করি তবুও অহংকার আছে, অন্যদের সাথে যদি অবিচার করি তবুও প্রমাণ হইল আমার অহংকার আছে। কাজে অহংকার নাই কথম খাইতে বললে কাজ হবে না, আছে কি নাই আবার মিশি না ধরা পড়ে যাবে। অহংকারের কারণেই মানুষ অন্যায়ভাবে সমাজের অন্য লোকদের কষ্ট দেয়। আমার কথা বুঝতে থাকলে বলুন, অন্যায়ভাবে মানুষ মানুষকে কষ্ট দেয় কোন কারণে? অহংকার। যার মধ্যে বিন্দু মাত্র অহংকার নাই সে জীবনে কোনদিন অন্যায়ভাবে কাউকে কষ্ট দেবে না, অন্যায়ভাবে কাউকে কষ্ট দেবে না। কথাগুলি বুঝলে কিন্তু আপনাদের জীবনে অনেক কিছু আপনারা ভাবতে পারবেন, যাচাই করতে পারবেন। যেই লোকটাই জেনে শুনে অন্য লোককে কষ্ট দিবে অন্যায় ভাবে, প্রমাণ হয়ে যাবে তার মধ্যে অহংকার আছে, অহংকারের কারণে অন্যায় ভাবে কষ্ট দেয়। এটাকে দমন করার জন্য নামাজকে কন্ট্রোলার বানাইয়া দিচ্ছেন আল্লাহ, এই জন্য নামাজকে ইসলামের ফাউন্ডেশন বানাইছেন। সুতরাং ইসলামের পঞ্চবিধি বিশ্ব শান্তির গ্যারান্টি। নামাজ যদি বুঝে শুনে আমরা সমাজে প্রতিষ্ঠা করতে পারি, এই নামাজই বিশ্ব সমাজের সব রকমের অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন বন্ধ করে দেবে। তাই ইসলামের পঞ্চবৃত্তি বিশ্ব শান্তির গ্যারান্টি। কিভাবে নামাজ অহংকার দূর করে আমার, এবার একটু এই কথাটা বোঝার চেষ্টা করি। অহংকার আমার ভিতরে থাকলেই আমার মনে শুধু এই কথা সবসময় থাকে যে আমি বড়, আমি বড়, এই মনোভাবের নামই তো অহংকার। আমি বড়, এই মনোভাবের নামেই অহংকার। নামাজ যেই কথার দ্বারা শুরু হয় সেই কথাটাই হল আল্লাহু আকবার, আমি বড় না আল্লাহ বড়। দেখেন অহংকারের দাবি কি আছিল, আমি বড়। নামাজ কিসের দ্বারা শুরু হইল, আল্লাহ বড়। তা তুমি বড় যে মনোভাব, এটা এখান থেকে এটা দমন আরম্ভ হইল। নামাজ যে কথার দ্বারা আমরা শুরু করি এই কথার দ্বারাই আমি বড় কথা দমন করা শুরু হইল। তারপর আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করার পরে, আল্লাহু আকবার বলার পরে কি বলবেন? সুবহানাকাল্লাহুম্মা, সুবহানাক পবিত্র তুমি, আল্লাহুম্মা হে আল্লাহ কিসের থেকে পবিত্র? সকল প্রকার দুর্বলতার থেকে পবিত্র, সকল প্রকার অক্ষমতার থেকে পবিত্র। তোমার মধ্যে কোন দুর্বলতা নাই, যা দুর্বলতা যা আছে আমার মধ্যে, তোমার মধ্যে কোন অক্ষমতা নাই, অক্ষমতা যা আছে আমার মধ্যে। রইল নি অহংকার, নিজের বড় দাবি করল না ছোট সাব্যস্ত করল, ওই আরম্ভ হইল অহংকার দমন ব্যবস্থা। কি যে মাধ্যমে নামাজের অতবার আকাশমুকা, তোমার নাম বরকতময়, আমার মধ্যে নিজস্ব কোন বরকত নাই, তুমি দান কর। অতআলা জাদ্দুকা, তোমার মর্যাদা সর্বোচ্চ, আমার মর্যাদা উচ্চ নয়, আমি দুবার তোমার চেয়ে আরো নিকৃষ্ট হতে পারি। লা ইলাহা গাইরুক, তুমি ছাড়া আর কারো গোলামি সাধে না, তুমি হলে মনিব আর আমি হলাম গুলাম। মনি উষা না গুলাম উষা? অহংকারের দাবি কি আছিল আর সে নামাজে দাঁড়াইয়া কি কর কি বলতেছে? আমি উঁচ নয়, আমি নিচ গেল, শুধু সুবহানাকার ব্যাপার। এবার যান আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অভিশপ্ত শয়তান মর্দুদ শয়তানের চক্রান্ত থেকে আল্লাহর সাহায্য চাই। কেন তুমি না বড়, তুমি আরেকজনের সাহায্য চাও না? না না আমি বড় না, আমি বড় জনের মোকাবেক্ষি ওই টুট হইল। তারপরে কি? বিসমিল্লাহির রহমানির রহিম, অত্যন্ত মেহরবান অতিশয় দয়াল, আল্লাহর নামে শুরু করতেছি। কেন তুমি বড় হইয়া থাকলে আরেকজনের নামে শুরু করো কেন? প্রমাণ হইল যে আমি বড় না তিনি বড়, কথা বুঝেন কিনা দেখেন। এইভাবে শুধু নামাজের শেষ পর্যন্ত তা কিছু বলি সবিস্তারে বলার কথাই নাই। আশা করি কয়েকটা উদাহরণে আপনারা বুঝতে পেরেছেন যে আগুনের রিয়েকশন হিসাবে আমাদের মধ্যে যে অহংকার জাগ্রত হয়, এই অহংকারের কারণে সমাজে মানুষের উপর অবিচার করে, যে কারণে সমাজে অশান্তির সৃষ্টি হয়, এইটাকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ নামাজকে ইসলামের ফাউন্ডেশন সাব্যস্ত করে দিলেন। সুতরাং পরিষ্কার হল এই কথা যে ইসলামের পঞ্চবিত্তি বিশ্ব শান্তির গ্যারান্টি। গেল আগুনের ব্যাপার। আগুন পানি মাটি বাতাস কত উপকরণ শরীরে চাই উপকরণ। এবার আমরা মাটির আলোচনা করি। মাটির মধ্যে একটা স্বভাব আছে, যা পায় তাকেই গ্রাস করে নিয়ে যায়। কাঠের খণ্ড মাটির নিচে তাও খেয়ে ফেলে, লোহার খণ্ড রাখলেও খাইয়া ফেলে, মানুষ মারা যাওয়ার পরে তার আস্ত বনি মাটির নিচে রাখলে 10 বছর ভরে হাড্ডিও ভাবা যায় না। গেল কোথায়? মাটি নিয়ে গেছে। মাটির স্বভাবগুলো নিয়ে যাওয়া, এখান থেকে মানুষের মধ্যে স্বভাব সৃষ্টি হয়। অপরের কাছে যা আছে নিজে নিয়ে যাও, নিজের কাছে যা আছে দিও না। বলেন মানুষের মধ্যে এই স্বভাব কোন উপকরণের রিয়েকশন? সবাই যদি আমরা এই আজকের থেকে এই অভিযান চালাই যে আমি শুধু নেব, কাউকে দেব না। আমি ভুলে গেলাম, মাফ কিজিয়ে, হাম মানে উর্দু মানুষ খুব ভুল গিয়া তা। আল্লাহ তাআলা নে বড়ি হিকমত কি ওয়জা সে ইন পাঁচ চিজোঁ কো ইসলাম কি বুনিয়াদ করার দিয়ে, বড়ি হিকমত কি ওয়জা সে, খামখা নহীঁ হ্যায় আদমি কি রূহ এ আজাদানা জিন্দগি চাহতা হ্যায় ইসকো জব্ত করনে কে লিয়ে কলেমা কো ইসলাম কি বুনিয়াদ করার দি গই হ্যায়, আর মিট্টি কো ইনসান কি জিসমি উনসুর ইখতিয়ার করনে কি ওয়জা সে ইসমে বখিলি আই হ্যায়, ইসকো কন্ট্রোল করনে কে লিয়ে জব্ত করনে কে লিয়ে যাকাত কো ইসলাম কি বুনিয়াদ করার দি গই হ্যায়। এবার মাটির আলোচনায় আছে। বলেন মাটির স্বভাব কি? নিতে চায়, দিতে চায় না। সবাই বাদ্যে যদি এই এই মনোভাবটা বজায় রাখি, আমরা আমি শুধু নিব অপরের কাছ থেকে, অপর কাউকে দেব না, তাহলে আমার দ্বারা কি পরিমাণ শান্তি হবে দুনিয়ায়? আখেরাতের কথা পরে, অশান্তির আগুন জ্বলবে সারা সমাজে। এই অশান্তি যেন আমার এই কুপ্রবৃত্তির দ্বারা তৈরি না হয়, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতকে ইসলামের ভিত্তি সাব্যস্ত করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। তুমি মেহনত করে উপার্জন করেছ সম্পদ, কিন্তু তোমার বুক দখলের দরকারে নয়, অতিরিক্ত সেই সম্পদের 100 ভাগের 40 ভাগের 1 ভাগ, শতকরা 25% যে লোক অর্জন করতে পারে নাই তারে দান করে দাও। ওই লোকের উপার্জিত না আমার উপার্জিত? ওই লোক মেহনত করে উপার্জন করছিল না আমি মেহনত করে উপার্জন করছিলাম? তোমার মেহনতের উপার্জিত সম্পদ ওই গরিবকে যদি তুমি দান করে দিতে পারো, তাহলে তুমি মাটির প্রভাবে প্রভাবান্বিত না হয়ে ইসলামের পঞ্চবিত্তির প্রভাবে প্রভাবান্বিত হয়েছ। মাটির প্রভাবে প্রভাবান্বিত হলে সমাজে অশান্তির সৃষ্টি হবে, আর এই জাকাতের প্রভাবে প্রভাবান্বিত হলে দুনিয়ার সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। ইসলিয়ে আল্লাহ তালা নে চলতে মিট্টি যে অনসুর হ্যায় ইনসান কি বদন মে ইস অনসুর কি চাহত হ্যায় খাহিশ হ্যায় সিফ লে লে কিসি কো না দে মগর ইয়ে আরাম কা সামান নহীঁ হ্যায় ইয়ে তকলিফ কা সামান হ্যায়। ইসলিয়ে আল্লাহ তালা নে যাকাত কো ইসলাম কি বুনিয়াদ করার দি কে তুম সিফ লেনে কে লিয়ে দুনিয়া মে নহীঁ আয়ে, তুম দেনে কি লিয়ে ভি আয়ে হ্যায়, আগর লেনে কি জগা লো আর দেনে কি জগা দো, তো তুমসে কিসি কো তকলিফ না হোগি, তুমসে সিরিফ আরাম আর আরাম হোগা। আচ্ছা কই মাটিকে কেন আল্লাহ মানুষের উপকরণ, মানব দেহের উপকরণ হিসাবে গ্রহণ করেছেন, তার হেকমতটা বুঝতে পেরেছেন। তাই প্রত্যেকটা উপকরণের আলোচনার সারমর্ম এই দ্বারায় যে ইসলামের পঞ্চবৃত্তি বিশ্বশান্তির গ্যারান্টি। এবার আগুনের আলোচনা হইল, মাটির আলোচনা হইল, পানির আলোচনা। পানির স্বভাব হল পানি ঢাললেই যেখানে নিচু জায়গা পায় সেই জায়গা দখল করে। মাটির স্বভাব উঁচু জায়গা দখল করা না নিচু জায়গা দখল করা? এই মাটির উপকরণ মানব দেহে গ্রহণ করার কারণে মানুষের মধ্যে একটা স্বভাব সৃষ্টি হয়েছে, দুর্বলের উপর হামলা করে তার চেয়ে শক্তিশালীর বিরুদ্ধে নয়, হামলা চালায় দুর্বলের বিরুদ্ধে। মাটি পানি যেমন নিচু জায়গা দখল করে, উঁচু জায়গায় দেওয়ার মতো ক্ষমতাই নাই তার। এর থেকে মানব দেহের মধ্যে একটা, মানুষের মধ্যে একটা স্বভাব সৃষ্টি হয়েছে, রিয়াকশন হয়েছে, পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে, সে দুর্বলের উপর হামলা চালাতে যায়, তার চেয়ে শক্তিশালীর বিরুদ্ধে কিছু করতে যায় না। বলেন দুর্বলের উপর হামলা চালায় এমন জালিম বর্তমান দুনিয়াতে আছে? এবার এটা কোন কোন উপকরণের রিয়াকশন? এটা অবাধে চলতে দিলে দুনিয়াটা শান্তিতে ভরপুর হয়ে যাবে না অশান্তির সাগরে হাবুডুবু খাবে? অশান্তি বর্তমান দুনিয়াটা কেন অশান্তির সাগরে হাবুডুবু খাচ্ছে? ইসলামের পঞ্চবৃত্তির রহস্য যারা বুঝে, এরা পরিষ্কার আয়নার মতো দেখে দুনিয়াটা অশান্তির সাগরে কেন হাবুডুবু খাচ্ছে। আল্লাহ তো শান্তির ফাউন্ডেশন দিছিলেন, একটা ফাউন্ডেশনের দ্বারে কত বর্তমান দুনিয়ার মানুষ নাই, এই জন্য বর্তমান দুনিয়ার মানুষের কপালে অশান্তি ছাড়া কোনো শান্তি নয়। দুর্বলের উপর হামলা করা এরকম স্বভাবের মানুষ আছে কি বর্তমান দুনিয়াতে? এটা কোন উপকরণের রিয়াকশন? পানি উপকরণের রিয়াকশন। এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন হজ যে ইসলামের ফাউন্ডেশন বানায়, হজের থেকে শিক্ষা গ্রহণ করো, উঁচু নিচু নাই, সব সমান, সবার ভাষায় সবাই বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই এটা ছাড়া অন্যটাও বলা যাবে? সবাইকে একটাই বলতে হবে, কেন তোমাদের মধ্যে উঁচু নিচু নাই, এর দ্বারা প্রমাণ করো। এহরাম বাঁধার সাথে সাথেই আমাদের মধ্যে উঁচু নিচু নাই, আমরা সবাই সমান প্রমাণ করার জন্য ধনী লোকে এহরাম বানলেও, গরিব লোকে এহরাম বানলেও, কালো লোকে এহরাম মানলেও, সাদা লোকে এহরাম মানলেও, বাংলাদেশের মানুষ এহরাম মানলেও, আমেরিকার মানুষ এহরাম মানলেও, বাংলা ভাষাভাষী এহরাম মানলেও, ইংলিশ ভাষাভাষী এহরাম মানলেও, কোন বেবাদ বিভেদ নাই, প্রভেদ নাই, ব্যবধান নাই, উঁচু নাই, নিচু নাই, সবাইকে বলতে হবে এক কথা, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। শুধু কথার বেলায় সমান হইল না, পোশাকের বেলায়ও। কারো মাথায় টুপি নাই, কারো মাথায় ভাগড়ি নাই, কারো গায়ে শিলানু জামা নাই, কারো পরনে পা জামা নাই, সবার গায়ে ওই রকমের পোশাক যেই রকমের পোশাক পরে কবরে যেতে হবে। ব্যবধান প্রমাণ করল না সমান প্রমাণ করল? এখান থেকে শিক্ষা গ্রহণ কর, তুমি অন্যদের চেয়ে উঁচু নও, অন্যরা তোমার চেয়ে নিচু নয়, তোমরা সবাই সমান সমান, এক আল্লাহর বান্দা, এক আল্লাহর বন্দেগি করো। এই শিক্ষা হজ থেকে নিলে আমি আর কাউকে আমার চেয়ে দুর্বল মনেও করব না, তার উপরে অন্যায়ভাবে হামলাও করব না, আমার দ্বারা সমাজে কোনো অশান্তি হবে না। এই জন্য হজকে ইসলামের ভিত্তি সাব্যস্ত করা হয়েছে। তাই ইসলামের পঞ্চভিত্তি বিশ্ব শান্তির গ্যারান্টি। কটা গেল? চারটা, তিনটা প্রাণ সহ চারটা আর রইল কোনটা? বাতাস। বাতাসের স্বভাব হইল ফাঁকা জায়গা দখল করা, খালি জায়গা দখল করা। এই হাঁটাটার ভিতরে বাতাস আছে কেন? নাই, অন্য জিনিস আছে এই জন্য নাই। এই দুই ওয়ালের মধ্যে আর সাদার ফ্লোরের মধ্যে আপনাদের মাথার উপর বাতাস আছে কেন? আছে, খালি জায়গা, বাতাস কোন জায়গা দখল করে, খালি জায়গা দখল করে, ফাঁকা জায়গা দখল করে, খালি জায়গা দখল করে। এখান থেকে মানুষের মধ্যে একটা পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে, রিয়াকশন। কি রিয়াকশন? যেখানে তারে কেউ চিনে না ওইখানে সে সুপরিচিত হতে চায়। আমার গুণ গাবে ওই সমস্ত লোকেরা যারা আমাকে চিনে না তারা আমাকে চিনুক। যেমন ভাবে বাতাস যেখানে কোনো কিছু নাই সেখানে ওই জায়গা দখল করতে চায়, এর রিয়াকশন হিসাবে মানুষ যেখানে তার পরিচিতি নাই সেখানে সুপরিচিত হতে চায়। সবাই যদি চায় আমি সুপরিচিত হই, অন্যরা সুপরিচিত না হোক, সমাজ শুধু আমার গুণ চর্চা হোক আর কারো গুণ চর্চা না হোক, এই মনোভাব যাদের মধ্যে থাকবে তাদের দ্বারা সমাজে শান্তি হবে না অশান্তি হবে? এই অশান্তিকে কন্ট্রোল করার জন্য, এই মনোবৃত্তিকে কন্ট্রোল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ইসলামের ভিত্তি সাব্যস্ত করেন। তোমার গুণ তুমি প্রচার করবে দূরের কথা, আল্লাহকে খুশি করার জন্য যে সারাদিন উপবাস, আল্লাহকে খুশি করার জন্য যে সারাদিন পিপাসু, উপবাসের কষ্টটাও দেখাবার উপায় নাই, পিয়াজের কষ্টটাও দেখাবার উপায় নাই। হাজারবার মনে চায় বিবির কাছে যাইতে, মানুষকে দেখাবার জন্য বিবির কাছ থেকে দূরে রয়েছ না আল্লাহকে দেখাবার। তাহলে বোঝা গেল তুমি খালি জায়গা দখল করো, খালি জায়গায় তোমার সুনাম প্রচার করার যে মনোবৃত্তি ছিল এই মনোবৃত্তি রোজার দ্বারা নিয়ন্ত্রণ হয়। কিভাবে? রোজা রাখলে যে দেখাবার কোন উপায়ই নাই, কারণ সব রকমের বন্দেগি কোনো কিছু করার নাম রোজা এমন বন্দেগি যেটা দুই কাজ না করার নাম, করলে দেখানি যায় না করলে কি দেখাবেন, খাইলে দেখানি যায় খাইতেছি না খাইলে কি দেখাইবেন, বিবির সাথে মিলামিশা করলে হয়তো দেখানি যাইতে পারে আমি মিলামিশা করতেছি না করলে কি দেখাইবেন। কাজেই রোজা যারা রাখে দুই কাজ না করার মাধ্যমে রাখে যে দেখাবার কোন উপায়ই নাই, এর দ্বারা শিক্ষা গ্রহণ করো যে তোমার গুণ মানুষের কাছে দেখাবার জন্য নয় একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করবে। ইস তারা সে আল্লাহ তাআলা নে ইসলাম কি পাঁচ বুনিয়াদোং কো পাঁচ কিসম কি তকলিফাত সে দুনিয়া কে তমাম লোগোঁ কো নাজাত দেনে কে লিয়ে ইসলাম কি ইন পাঁচ চিজোঁ কো বুনিয়াদ করা দি হ্যায়। সারা বিশ্বের মানুষকে সকল প্রকার অশান্তির হাত থেকে রক্ষা করার জন্য এই পাঁচটা রিয়াকশনের কারণে মানুষ সকল প্রকার অশান্তির কাজ করে, এই সবগুলি বন্ধ করার জন্য এই পাঁচটা জিনিসকে আল্লাহ ইসলামের ভিত্তি সাব্যস্ত করে। এবার আমি মূল আলোচনার দিকে ফিরে যাই, আশা করি আমার কথা বুঝে থাকলে নামাজের কথা বলতে পারবেন। নামাজ কোন জিনিসকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা? অহংকার। অহংকারকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা হইল নামাজ। আর অহংকারের বিপরীত গুণ তার নাম হইল তাওয়াজু। গতকাল বলা হয়েছে অহংকার হইল একটা দোষ, এটা বর্জন করতে হবে, আর তাওয়াজু হইল একটা গুণ, এটা অর্জন করতে হবে। আগুনের উপকরণের কারণে আমাদের মধ্যে অহংকার আসে, এইটাকে দমন করে নামাজের মাধ্যমে বিনয়ের গুণ অর্জন করতে হবে। দেখেন নামাজের মাধ্যমে বিনয়ের গুণ কিভাবে অর্জন করা যায়। নামাজে তারা এত যা কিছু পরবার করলো আগে বলেছিলেন, তারপরে মাথা নত করে দিল যে অহংকারের লক্ষণ বিনয়ের লক্ষণ, মাথা নত করে দিয়ে কিছুক্ষণ ঝুলিয়ে রাখল আর বলল সুবহান রব্বিয়াল আযীম, মহান প্রভুর পবিত্রতা বর্ণনা করি, আমার পবিত্রতা বর্ণনা করি। ওই অহংকার দমন হয়, আমিত্ব ধ্বংস হয়, তারপরে অশেষ নয় আবার মাথা উঠাইয়া। মানুষের শরীরের মধ্যে সবচেয়ে বড় সম্মানিত অঙ্গ হল কভালার নাক, পাও যদি ফাও লাগাইয়া দেয় তাহলে যে পরিমাণ ব্যাধি হয়, নাকও যদি ফাও লাগাইয়া দেয় এই পরিমাণ ব্যাধি হয়। কি বলে আপনার পায়ে যদি একজন পা লাগাইয়া দেয় কিছুও ব্যাধি হয় না? কপালে ভাও লাগাইয়া দিল এই পরিমাণ ব্যাধি অনেক বেশি। তাহলে প্রমাণ হইল পা এত বড় সম্মানিত অঙ্গ নয়, হাত এত বড় সম্মানিত অঙ্গ নয়, পিঠ এত সম্মানিত অঙ্গ নয়, নাক আর কপাল যত বড় সম্মানিত অঙ্গ, আমার সমস্ত বহির মধ্যে সকলের উপরে থাকে। আল্লাহর হুকুম, নুয়াইতে নুয়াইতে নুয়াইতে তোমার নাক আর কপাল যেখানে মানুষ পা রাখে ওখানে রাখো। বিপায় অর্জন করার ট্রেনিং, তাওয়াদু শিখতে তাওয়াদু হাসিল করনি কি এ ট্রেনিং হয় নামাজ। এই কারণে অহংকার আগুনের রিয়াকশন অহংকারকে দমন করে তাওয়াদু গুণ অর্জন করার ব্যবস্থা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে ইসলামের ফাউন্ডেশন কাব্যস্ত করে দিয়েছেন। এরপরে আমরা মূল আলোচনার দিকে আরো গুণার দিকে ফিরে যাই। একটা গুণের নাম সবর, অর্জন না করলে কুরআনের চরিত্রে চরিত্রবান হতে পারে না। একটা গুণের নাম শুকুর, অর্জন না করলে কুরআনের চরিত্রে চরিত্রবান হতে পারে না। একটা গুণের নাম তাওয়াজু, বুঝলেন তাওয়াজু, বিনয়, নিজেকে নিজে ছোট মনে করা, অন্যদেরকে বড় মনে করা। বিস্তারিত আলোচনা কালকে হয়েছে, এই জন্য ওই আলোচনার দিকে যাচ্ছে। বিনয়, নিজেকে নিজে ছোট মনে করা, অন্যকে বড় মনে করা। কেন আমি নিজেকে ছোট মনে করব? যদি অন্যরা আল্লাহর কাছ থেকে তওবা করে নিজের জীবনের গুনাহ মাফ পাইয়া নেয়, আর যদি আল্লাহ দয়া করে আমাকে মাফ না করে, কে ছোট কে বড়? যে মাফ পাইল সে ছোট, আর আমি মাফ না, আমি যে মাফ পাইলাম না আমি বড় রইলাম। কাজেই সারা জীবন বড় ভয়ে ভীত থাকতে হবে। যদি আল্লাহ আমারে মাফ না করে আমার ছেলে ছোট কেউ তা হবে না, আমার চেয়ে আমার মতো ছোট কেউ হবে না। যদি আল্লাহ আমাকে মাফ না করে আমার চেয়ে ছোট কেউ হবে না। যদি আল্লাহ আমাকে মাফ না করে আমার চেয়ে ছোট কেউ হবে না। যাদেরকে আমি ছোট মনে করতেছি তাদেরকে যদি আল্লাহ মাফ করে দেয় অবশ্যই তারা আমার চেয়ে বড় হবে, অবশ্যই তারা আমার চেয়ে বড় হবে। এই মনোভাব যার মধ্যে থাকবে কোনদিন অহংকার করতে পারবে না, কোনদিন অন্যায়ভাবে কাউকে কষ্ট দিতে পারবে। কুরআনের চরিত্রে চরিত্রবান হওয়ার জন্য কুরআনি আখলাক হাসিল করনে কে লিয়ে ইয়ে ঔসাফ হাসিল করনা জরুরি হয়। পহলা নম্বর হয় সবর, দূসরা নম্বর হয় শুকুর, তিসরা নম্বর হয় তওয়াজু, তিসরা নম্বর ক্যা তওয়াজু, পাঁচুয়া নম্বর হয় তওয়াক্কুল। তওয়াক্কুল আরেকটা গুণের নাম, এই গুণের বাংলা অর্থ হল আল্লাহ ভরসা। তওয়াক্কুল তো আল্লাহ ভরসা, জুয়ার মধ্যে জুয়া খেলার মধ্যে দান দইরা কয় দিলাম আল্লাহ ভরসা, ব্যাংকের সুদি অ্যাকাউন্টে টাকা জমা দিয়া কয় রাখলাম আল্লাহ ভরসা, লোকের কাছ থেকে ঘুষ নিয়ে কয় নিলাম আল্লাহ ভরসা। কি পরিমাণ দুষ্টামি মানুষে আল্লাহ ভরসা কয়, কোন কারণে? তওয়াক্কুল তাকে বলে না জানার কারণে, না বুঝার কারণে। তওয়াক্কুলের অর্থ যে আল্লাহ ভরসা, এটা কিভাবে? তুমি আল্লাহর হুকুম পালন করো, ফলাফল কি হবে আমি জানি না, সেইটা আল্লাহর উপর সমর্থ করলাম, এর নাম আল্লাহ ভরসা। আমি আল্লাহর হুকুমের বিরুদ্ধে আচরণ করব না। আমি আরো সহজ ভাষায় বলি, আল্লাহ হুকুম করেছেন হালাল রুজি করো, আমি হালাল রুজি করো। হালাল রুজি করলে আমার সংসারের অভাব দূর হবে কিনা সেটা আমি জানি না, সেটা আল্লাহ ভরসা। এবার বুঝলেন আল্লাহ ভরসা কথার মর্ম, তওয়াক্কুলের মর্ম বুঝলেন? আল্লাহর হুকুম পালন করা আমার কাজ, সুখ হবে না দুঃখ হবে, শান্তি হবে না অশান্তি হবে, ধনী হব না গরিব হব, সেটা আল্লাহর উপর ভরসা, আল্লাহর উপর ভরসা, এর নাম হইল তওয়াক্কুল, আল্লাহ ভরসা। আমার কথা বুঝে থাকলে বলুন, তওয়াক্কুলের গুণ, আল্লাহ ভরসার গুণ যে মুমিনের কাছে থাকে, এই মুমিন চুরি করতে পারে? কারণ তোমার আল্লাহ ভরসার লোক, আল্লাহ হুকুম পালন করার পরে ফলাফলের ব্যাপারে তুমি আল্লাহ ভরসা করবে। কাজের বেলায় আল্লাহ ভরসা না, কাজের বেলায় তোমার ডিউটি আছে, হারাম কাজ ছাড়তে হবে, হালাল কাজ করতে হবে, এটা আমার ডিউটি, ফলাফল কি হবে আল্লাহ ভরসা। বলেন কাজের বেলায় আল্লাহ ভরসা না ফলাফলের বেলায় আল্লাহ ভরসা? এক লোকে ওয়াজ শুনেছিল, খেতে ফসল হবে কিনা আল্লাহ ভরসা, খেতে ফসল হবে কিনা আল্লাহ ভরসা। চাষাবাদ করার জন্য খেতে যাওয়ার সময় বলে যাব না খেতে, আল্লাহ ভরসা। নিজের ডিউটি আল্লাহকে দিতে চায় আর আল্লাহটা নিজে করতে চায়, মাতলামি সারা আর কিছু। চাষাবাদ করা তোমার কাজ, এখানে আল্লাহ ভরসা নয়, এখানে তোমার দায়িত্ব আছে, ডিউটি আছে পালন করতে হবে। হাল চাষ করা তোমার জিম্মাদারি, পানি শেষ করা দরকারে পানি শেষ করা তোমার জিম্মাদারি, বীজ বোনা তোমার জিম্মাদারি, সার দেওয়া তোমার জিম্মাদারি, আগাছা সাফ করা তোমার জিম্মাদারি, ফসল ফলবে কি না ফলবে না, কি পরিমাণ ফলবে কি পরিমাণ না, ভালো ফলবে না খারাপ ফলবে, আল্লাহ ভরসা। বুঝে থাকলে বলেন ডিউটি ভালনের বেলায় আল্লাহ ভরসা না ফলাফলের বেলায় আল্লাহ ভরসা? এটা হল তাওয়াক্কুলের মর্ম কথা। ডিউটি হারাম করে বলে আল্লাহ ভরসা, চুরির জন্য বাহির হইলাম দেখি কি ভাই আল্লাহ ভরসা, ডাকাতির জন্য বাহির হইলাম দেখি কি ভাই আল্লাহ ভরসা, মানুষের পকেট কাটার জন্য বাহির হইলাম দেখি কি ভাবা যায় আল্লাহ ভরসা, গুসের কারবারের ব্যবসা করলাম আল্লাহ ভরসা, সুদের কারবারের ব্যবস্থা করলাম দেখি কি ভাই আল্লাহ ভরসা, হারাম কাজের ব্যাপারে আল্লাহ ভরসা না হালাল কাজের ব্যাপারেও ফলাফলের বেলায় আল্লাহ ভরসা? প্রথম কথা হল কাজের বেলায় আল্লাহ ভরসা না, কাজের বেলায় তোমার ডিউটি আছে, ফলাফলের বেলায় আল্লাহ ভরসা, হারাম কাজের ফলাফলে আল্লাহ ভরসা না হালাল কাজের ফলাফলে আল্লাহ ভরসা? এইটা হল তাওয়াক্কুলের মর্ম। যদি অর্জন করতে পারি তাহলে আমি কোরআনের বর্ণিত গুণে গুণান্বিত হতে পারি। উর্দু জবান বলে ভাইয়ুকু কে সমঝানা চাহতা হো কে, যে সবর এক সিফত হ্যায়, শুকুর এক সিফত হ্যায়, আর তওয়াজ্জু এক সিফত হ্যায়, আর ইয়ে জো তওয়াক্কুল আলাল্লাহ যে এক সিফত হ্যায়। ইন সিফতো কো হাসিল করনে কে বাদ ইয়ে মুসলমান কুরআন কি সিফতো সে মুত্তাসিব হো সকতে হ্যায়, ইসকে জরিয়া সে দুনিয়া মে ভি কিসি কো তকলিফ নি হোতি, আখিরাত মে খুদ ভি তকলিফ নি ভুগতে পড়েঙ্গে, দূসরোঁ কে লিয়ে ভি তকলিফ কা বাদ নি হো। এই গুণগুলি অর্জন করতে পারলে আমার দ্বারা দুনিয়াতেও কারো কষ্ট হবে না, আখেরাতেও আমিও কষ্ট কষ্টে পড়ব না, অন্যদেরকেও কষ্ট দেব না। এই হল তাওয়াক্কুলের মর্ম কথা। পাঁচ নম্বর গুণের নাম এখলাস। দশটা গুণ অর্জন করলে কোরআনের গুণে কোরআনের চরিত্রে চরিত্রবান হওয়া যায়। পাঁচ নম্বর গুণের নাম এখলাস। এই এখলাস গুণ থেকে ইনশাআল্লাহ আগামীকাল আলোচনা শুরু হবে। এখানেই বললাম আজকে এই পর্যন্ত। আল্লাহ আপনাদের আমাদের যা কিছু আলোচনা করার শোনার তৌফিক দিলেন, এর আলোকে আল্লাহ আমাদের জীবন গড়ার তৌফিক দান করুন সবাই বলুন। আল্লাহ তাআলা হামকো কোরআন কি তাফসীর আর কোরআন কি মুরাদ আর মকসুদ আচ্ছি তরে সমঝনে কি তৌফিক আতা ফরমায়ে, আর ইসকি রোশনি মে আপনি জিন্দগি জিন্দগি বানানে কি তৌফিক আতা ফরমায়ে। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।